আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিষয়টা হচ্ছে যে কোন শ্রেণীর মাল যাকাতে দিতে হবে। এতক্ষণ তো আপনারা শুনেছেন, বুঝেছেন যে যাকাত দিতে হবে, কিন্তু যাকাতে কোন শ্রেণীর মাল যাকাতে দিতে হবে? আপনার মনে করুন 750 কেজি বা তারও বেশি ধান হয়েছে, এবার ধানে তো আপনাকে যে পরিমাণ, কত ভাগ ধানে যাকাত, কত ভাগ মানলাম যে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তো 20 ভাগের 1 ভাগ, এই 1 ভাগটা কোথা থেকে দেবেন, কোন শ্রেণীর ধান দেবেন? আপনার বহু রকমের ধান আছে, ভালো মন্দ সব রকমের ধান আছে। তো আপনি আল্লাহর রাস্তায় যেটা দেবেন 20 ভাগের 20 টিনের 1 টিন, 20 মনের 1 মন, সেটা কোনটা দেবেন? টাকা পয়সা তো কোনো ব্যাপার নাই যে কোনটা দেবো, আছে নাকি? পুরনো নোট দেবো না, নতুন নোট দেবো না, 20 টাকার দেবো না, 10 টাকার নোট দেবো, এই কোনো সমস্যা আছে? অত সমস্যা নেই, সমস্যা হচ্ছে ফসলের ক্ষেত্রে। সেই সম্পর্কে কিছু জানতে ভালো মন্দ, মধ্যম ধরনের মাল থাকলে যাকাতে দিতে হবে। মধ্যম শ্রেণীর মাল যেমন ওই ছাগল গরুতেও আছে, কোন ছাগলটা দেবেন? তো আপনাকে ভালো দিতেও বলা হচ্ছে না, যে খুব সব থেকে ভালোটা দিতে হবে তাও বলা হচ্ছে না, আর যে আপনি নিকৃষ্ট শ্রেণীর দেবেন তাও বলা, সেটাও চলবে না, বরং মাঝামাঝি আপনাকে দিতে হবে। খারাপ ধরনের মাল মোটেই দেওয়া যাবে না, নিজের বেলায় ভালোটি আর আল্লাহর বেলায় কালোটি, এইভাবে ফাঁকিবাজি করা যাবে না। বলে আল্লাহ বা ওরা কি চাষ করে গিয়েছিল নাকি? যদি যখন নিতে আসে তখন কি বলে, আল্লাহ কি চাষ করে গিয়েছিল নাকি দিতে হবে? যারা দেয় না, যারা কাফের, যারা মুনাফিক কিংবা অবুজ মূর্খ, তারা এই ধরনের কথা বলে থাকে। চুপ রহবে ইমান, চাষ কি তুমি করেছিলে নাকি? চাষ করেন মহান আল্লাহ, চাষ কি চাষি করে না আল্লাহ করেন? কোথায় বলা হয়েছে কথা, চাষ চাষি করে না আল্লাহ করেন? আল্লাহ কোরআনে কোথায় বলেছেন? এই দেখেন হাফেজ সাহেব, আপনি যদি কোরআনের মানে জানেন চট করে বলে দিতেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা অমুক জায়গাতে বলেছেন যে চাষ আসলে কে করে, আল্লাহ তাআলা। আফারাইতুম মা তাহরুসুন, আ আনতুম তাযরাউনহু আম নাহনু যারিউন, তোমরা যে চাষ করছো সেই চাষ তুমি কি, তোমরা কি চাষ করে থাকো নাকি আমি চাষ করে থাকি? তার মানে আল্লাহ কি বলতে চাইছেন, যে চাষ আসল চাষি হচ্ছে আমি, তোমরা পাগলের মতো বীজ ছড়িয়ে এসো তাই না, বাস, আর আমি বাকি কাজটা কে করে, আমি করি। আমার হুকুমে ধান ওই ওখান থেকে বীজ অঙ্কুরিত হয়ে, উদ্গত হয়ে মাটির উপরে সেটা গাছ ফল ফুলে সুশোভিত হয়ে তোমরা সেখান থেকে ফসল লাভ করো। তাহলে চাষ আসল কে করলো? হ্যাঁ, পাগলের মতো বীজ যে ছড়াইলো সেই, নাকি সেটাকে অঙ্কুরিত করে যে বড় করে তুললো সেই? আসল চাষি হচ্ছেন আল্লাহ তালা। তবে এই যে তোমার এই কুটি কাটা কেন, তাহলে চাষ করে গেছিল আল্লাহ, আরে চাষটা কে করল রে, চাষ তো আল্লাহ করেছেন। পরের ধনে পোদ্দারি করে, যার ধন তাকেই বুড়ো আঙ্গুল দেখাতে চায় এই শ্রেণীর চাষিরা। পরের ধনে পোদ্দারি আল্লাহ দিয়েছে, আমানত দিয়েছে ধন, এই ধনের হিসাব লাগবে। যাই হোক, কেন আল্লাহ তালা চাষ করেন? যদি আল্লাহ তালা চান চাষ করে, চাষ করার পরেও ধান হবে না, ঠিক না ভাই? ঠিক, আল্লাহ তালা ওই সূরা ওয়াকিয়াতেই বলেছেন, লাউনাশাউলাজালনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, যদি আল্লাহ চান তাহলে খড় কুটায় পরিণত করে দিতে পারি, আর তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা, গিয়ে দেখবেন যে ধান গাছ দাঁড়িয়ে আছে, ধানের ভেতরে কি নেই, চাউল নেই, ধানের ভেতরে চাউল নেই, বৃষ্টি বন্ধ হয়ে গেলি তো খেলা, তারপরে বৃষ্টির কথা আছে। আপারাই তুম্মা তাশরাবুন আনতুম আনজাল তুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওখানে এত সুন্দর সুন্দর কথা ওখানে সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে মানুষকে বোঝাবার জন্য। মানুষ বলো, যে পানি তোমরা পান করছো এই পানি কি তোমরা অবতীর্ণ করেছ নাকি আমি অবতীর্ণ করি? মেঘ থেকে পানি কে অবতীর্ণ করে? বলে মেঘের পানির দরকার নাই, আমরা মাটি থেকে পানি তুলে খাবো। হ্যাঁ, শাহ আলম, মেঘে যদি বৃষ্টি না হয় সাত বছর, আট বছর, দশ বছর মাটি থেকে পানি আসবে? মাটি থেকে পানি আসবে না। মেঘ থেকে যদি পানি না হয় মাটি থেকে পানি আসবে না। সুতরাং আমি পানি অবতীর্ণ করি, যদি আমি চাই পানি হবে না, তাহলে তোমরা না খেয়ে মরবে। তারপরে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা কি? আফারাইতুমুন নার আল্লাতি তুরুন। নার, নার মানে আগুন। তোমরা যে খানা পাকিয়ে খাও, তোমাদের অনেক কিছু হয় আগুন দিয়ে হয়, সেই আগুনকে তোমরা সৃষ্টি করেছ? আগুনের সৃষ্টিকর্তা আমি। তো যাই হোক, আল্লাহ তাআলা কে এরা বলে যে আল্লাহ কি চাষ করে গেছে নাকি তার তার রাস্তায় দিতে হবে? এটা ভুল কথা, এটা মূর্খদের কথা, আর এটা গোয়ারদের কথা, এবং এটা অহংকারীদের কথা, এটা অবুঝদের কথা, যারা বুঝে না যে আসল চাষি কে, আসল মালিককে ভালো জিনিসটা দেবেন না খারাপটা দেবেন। আসল চাষি যদি আল্লাহ হন তাহলে তাকে ভালো জিনিস দিতে হবে না খারাপ জিনিস দিতে হবে? দেখেন আপনি বুঝে, পাথরের মতো ঝাড়া ধান তোমার আর আল্লাহ তথা গরিব মিসকিনদের ভাগে বান পাওয়া বা আগ্রাসের কিংবা কুটুরি মারা ধান, আমাদের দেশের ভাষা এগুলো, যেগুলোর ভিতরে ভালো চাল থাকে না, ছোট চাল থাকে, কালো চাল থাকে, এই শ্রেণীর ধান তুমি আল্লাহ রাস্তায় দেবে, গোস্ত তোমার আর চর্বি আল্লাহর, গোটাটি তোমার আর ভাঙাটি তার, আল্লাহর সাথে এমন বেইনসাফি চলবে না? চলবে না, আল্লাহর সাথে এরকম চলবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছ এবং আমি যা তোমাদের তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি, জমি থেকে ফসল উৎপন্ন করেছি, সেই পবিত্র বিষয় হতে খরচ করো, পবিত্র বিষয় হতে খরচ করো। হারাম টাকা হারাম কামাই আমি চাই না, পবিত্র হারাম কি বলে পবিত্র জিনিস তুমি উপার্জন করেছ, হালাল জিনিস উপার্জন করেছ, সেখান থেকে দাও, আর হালাল জিনিস তুমি চাষ করেছ সেখান থেকে দাও। গাঁজা লাগিয়ে বিশাল বিশাল বড় বড় জমি দেখবেন গাঁজার ফলছে, আর সেই গাঁজা উৎপন্ন বলে আল্লাহ তো সৃষ্টিকর্তা, ঠিক না? হারাম হালাল সবই সৃষ্টি করেন। তা বলে যেটা বলেছেন এটা খেও না, বিষ আল্লাহ সৃষ্টি করেছেন, বিষ খেতে মানা করেছেন, তো গাঁজা সৃষ্টি করে তুমি আমাকে দেবে গাঁজার পয়সা? দরকার নেই, হালাল জিনিস পবিত্র জিনিস আমাকে দাও, তাইয়েবাত হালাল জিনিস। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ হচ্ছেন তাইয়িব, তাইয়িব ছাড়া গ্রহণ করেন না, তার মানে পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আর শোনো, এরূপ আর তা হতে এরূপ কলুষিত বস্তু ব্যয় করতে মনস্থ করো না, এমন খারাপ জিনিস দান করতে তোমরা মনস্থ করো না যা তোমরা চোখ বুঝে ছাড়া গ্রহণ করবে না। আপনাকে যদি দেওয়া হয় একটা খারাপ জিনিস, না দেখে নিলে হয়তো আপনি নিতে পারেন, কিন্তু দেখে শুনে আপনি নেবেন? কানা বেগুনের ডোগলা খদ্দের আমাদের বলে, যদি আপনি বাজারে যান বেগুন যদি চোখ বন্ধ করে নিয়ে আসেন বাড়িতে দেখবেন ফুটো বউ তখন আপনাকে বলে কান না কোথা কার দেখতে পায়নি কানা বেগুন নিয়ে এসছে, কানা বেগুন ডোগলা খদ্দের, পচা কাঁঠালের মুচি খদ্দের হয় না তো, কানা বেগুন চোখ বন্ধ করে আপনি নিজেই কানা তো কানা বেগুন নিয়ে এসছেন। আপনাকে যদি ওই খারাপ ধান দেওয়া হয়, খারাপ জিনিসটা দেওয়া হয়, আপনি চোখ বন্ধ ছাড়া নেবেন না, আর দেওয়ার সময়ে, দেওয়ার সময় আপনি মানুষকে দেবেন, আল্লাহকে দেবেন, আল্লাহর হক দেবেন, এটা হতে পারে না। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি, ইনসাফ কই, ইনসাফ করে দাও। ওয়ালামু আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আর জেনে রেখো যে আল্লাহ তাআলা হচ্ছেন অভাবমুক্ত সম্পদশালী এবং প্রশংসিত। এখানে আরেকটা হাদিস আছে যেখানে বলা যায় যে ততক্ষণ পর্যন্ত মানুষ মোমেন হতে পারবে না যতক্ষণ সে তা ভাইয়ের জন্য পছন্দ করেছে যা নিজের জন্য পছন্দ করে, তাই না? সুতরাং আপনি যখন পছন্দ করেন না যে খারাপ জিনিসটা আপনি খাবেন নেবেন, তখন অপরের জন্য আপনি কিভাবে দিচ্ছেন সেটা আপনাকে খেয়াল করা দরকার। যদি কোনো মানুষ কে উপহারে খারাপ জিনিস দেওয়া হয় তাহলে সে লজ্জার খাতিরে চোখ বন্ধ করে ছাড়া গ্রহণ করে না। আপনি উপহার যেমন, উপহার যদি দেওয়া হয় চল দিয়েছে, এবার হয়তো পরে অনেকে সমালোচনা করে, অনেকে করে যা দিয়েছে তাই, তাই না? দেখবেন উপহার, উপহার কখন কখন দিতে হয়, কারো আকিকার দাওয়াতে গেছেন জরুরি নয় কিন্তু সৌজন্য বোধ দেন, কারো বিয়ে খেতে গেছেন দেন, কেউ কেউ উপহার দেয়, কেউ টাকা দেয়, বউ দেখতে গেছেন বউ দেখতে কেউ উপহার দিয়েছেন, বাদশামিয়া বউ দেখতে কেউ উপহার দিয়েছেন? ও তো বিয়েই করেনি বলছে, সৌদি আরবে থেকে গেছে বিয়েই করেনি, তো আর কি উপহার দেবে? আচ্ছা ঠিক আছে, আবার যদি বিয়ে করতে দেশে গিয়ে বিয়ে টিয়ে করেন তো উপহার দেবেন না দেবেন না? হ্যাঁ, যেমন বউ দেখতে গিয়ে উপহার দেওয়া হয়, জামাই দেখতে গিয়ে উপহার দেওয়া, এটা সৌজন্য বোধ, এগুলো জরুরি না। এবারে দেখবেন বউকে এইটা দিয়েছে, এই ছোট্ট পারা আংটিটা দিয়েছে, ছোট্ট আংটিটা দিয়েছে, বা ছোট এই কটা টাকা দিয়ে, মানুষ কিন্তু তুচ্ছ ভাবে, কিন্তু উপহার উপহারই কিন্তু অনেক মানুষ বোঝে না। তো অনেক ক্ষেত্রে খারাপ জিনিস হলে তখন মানুষ কি করে, নিতে চায় না, বা তার মন খারাপ করে, অথচ আমি যখন দেব তখন আমি, অনেক চারাক মানুষ আছে যারা গোপাল ভাঁড়ের মতো, মনে আছে গোপাল ভাঁড়ের গল্প, ভগবানের ভাগ আগে থেকে নিজে কেটে নিয়েছে, ওই যে গোপাল ভাঁড় বলেছিল না রাস্তায় চলতে চলতে কি বলেছিল, ভগবান যদি দশ টাকা পাই তাহলে পাঁচ টাকায় তোমার রাস্তায় দান করব, দিয়ে চলতে চলতে গিয়ে এক জায়গায় পাঁচ টাকা কুড়িয়ে পেল, পাঁচ টাকা কুড়িয়ে পকেটে ভরে নিল, নিয়ে বললো ভগবানের ভাগটা আগে থেকেই কেটে রেখে নিয়েছে, বুঝতে পারলেন? তো এইরকম যদি হয় কোথা পাবো বানে ধান? আরে তোমার জমি আছে বানে কিছু গেছে, আছে তো কিছু, কিন্তু না নিসাব পরিমাণ হলে দিতে হবে, এ নয় যে বানে তোমার কিছু ধান গেছে বলে তুমি আর দেবে না, হ্যাঁ এটা হতে পারে না, এরকম হতে পারে না, এরকম এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে খুবই খারাপ জিনিস। আমি একটা গল্প বলছি, কেমন মানুষ কিরকম হতে পারে, মানুষ বান হয়েছে, বানের সাথে সম্পৃক্ত বলে কথাটা বেরুচ্ছে, আর কৃপণ কেমন হয়, বকিল কেমন হয়, কেমন মিথ্যা বলে নিজের ধন মাল বাঁচায়। মাদ্রাসার ছাত্ররা বানের সবাই ডুবে, গোটা গ্রাম ডুবে আছে, মাদ্রাসা ডুবে আছে, সব ডুবে আছে, কেউ খেতে পায় না, সবারই অবস্থা একই। কোন কোন বাড়ি বেঁচে গেছে, মানে সেখানে পানি পৌঁছেনি, উঁচু জায়গায় আছে পানি পৌঁছেনি, তো মাদ্রাসার ছাত্ররা বোধ হয় 12-15টা ছাত্র আছে সেখানে, তারা খেতে পায়নি কাল থেকে, কি খাবে? তো হুজুর বললেন যে এক কাজ করো, যে মুষ্টির চাল, মুষ্টির চাল বোঝেন আপনারা, ওই যে আহা বাড়ি বাড়ি গিয়ে আদায় করতে হয়, এর থেকে ওরা বলে ভিখিরি বিদ্যা আল্লাহ। এইসব কথা বলতে আমার চোখে পানি আসে, আমাদেরকে নিজেদেরকেও করতে হয়েছে, ছাত্রদেরকে দেখেছি করতে, খুব কষ্টকর, খুব কষ্ট লাগে। সেই মুষ্টির চাল একটা হাঁড়িতে ছিল, বলছে ওটা পানি ঢেলে দে, ভিজিয়ে দাও, কুয়ো ছিল, কুয়োতে বান ঢোকেনি, কুয়ো থেকে পানি তুলে ভিজিয়ে দেওয়া হলো, দিয়ে চালটা ফেপে যেমন ভাতের মতো কাছাকাছি হলো, এবারে খাবো। একজনকে বলা হলো যাও তোমার জায়গি, জায়গিরি বোঝেন, জায়গিরিও জানেন যে ছাত্র, কোনো কোনো ছাত্র এক একটা বাড়িতে ফিক্সড করা থাকে, সেখানে গিয়ে বেচারি তিনবেলা চারবেলা খেয়ে আসে, বলো তোমার জায়গিরি বাড়িতে কিছু হয়নি, খোঁজ নেয়নি যে খেতে পেলে কি না পেলে, তারা ঘরে, তাদের ঘরে কিছু হয়নি, তারা রান্না করে খাচ্ছে, খোঁজ নেয়নি যে আমার ঘরে যে ছেলেটা খায় সে খেতে পেল কি না। এবারে হুজুর পাঠাচ্ছে তোমার জায়গির ঘরে কিছু হয়নি, তুমি জায়গিকে ঘরে গিয়ে বলো যে আমরা চাল খেতে চাইনি, ভাত চাইনি, মুড়ি চাইনি, আমরা চাল ভিজিয়েছি মাদ্রাসায়, এই চালগুলো তো শুধু খাওয়া যাবে না, যদি গুড় থাকে তো একটু গুড় দেন, আমরা ওইটা গুড় দিয়ে বা মাখিয়ে যেমন করে হোক খাবো। সেই ছাত্র গেল, গিয়ে তার বাড়ি ঢোকার আগেই দেখছে যে হ্যাঁ হাজি সাহেব বেরিয়ে আসছেন, হাজি সাহেব আমাকে হুজুর পাঠালেন, একটু গুড় যদি হতো তাহলে পরে, আমরা চাল ভিজিয়ে খাইনি কাল থেকে, কিছু চাল ভিজিয়ে খাবো, চালটা ভিজিয়ে চালটা খাবো, দেখতে পাচ্ছ না বানে সব ভেসে গেছে, গুড় কোথায় পাবে, গুড় নেই, বানে ভেসে গেছে সব, দিয়ে ধমক দিল, বেচারি চলে এলো, হুজুরকে বলল হুজুর গুড় বলছে বানে ভেসে গেছে। এবারে বেচারিটা করলো কি, এটা কিন্তু আমি সত্য কথা বলছি, একবারে সত্য কথা, তারপরে সেই চাল যে যেমন করে পারলো খেয়ে নিল, যে যেমন করে পারলো নিজের খিদে মিটাবার জন্য ওই ছোট ছোট বাচ্চারা হুজুর সহ খেয়ে নিল। তারপরে আর কতক্ষণ থাকা যায়, হুজুর বলছে তোমার জায়গিরি কিছু হয়নি, তুমি তো যাও, তুমি গিয়ে খেয়ে এসো, যাও যা বলবে, লজ্জা লাগছে, যে গুড় দিল না সে আবার খেতে দেবে? বলছে না তুমি যাও। দিয়ে গেল বেচারি, গিয়ে বাড়িতে গিয়ে বসলো, যেমন একটা মেহমান বাইরের লোক গিয়ে বসে, যেমন ফকির মিসকিন বসে বসলো। যাক এসেছ? হ্যাঁ এসো, খাও, খাবে এসো, বসতে দিল। এবার বসা মাত্রই হাজি সাহেবের মা সে গল্প করতে লাগলো, বাবা সব ভেসে গেল বাবা, ওই দেখো ওই নিচের ঘরে মাটির ঘরে গুড়ের ডেয়ে গুলো ছিল, ডেয়ে বুঝেন, ডেয়ে বুঝেন আপনারা, মাটির বড় হাঁড়ি যেগুলো সেক্ষেত্রে গুড় টুড় রাখা হয়। বলছে গুড়ের ডেয়ে গুলো বাবা ভেসে যেত, যাক বান আসার আগে তুলে এই ঘরে রেখেছিলাম বলে গুড়গুলো বেঁচে গেল, বুঝতে পারলেন? আর হাজি সাহেব কি বললেন? এবারে ব্যাপারটা কি, কে মিথ্যা বলল? এবারে ছেলেটা এসে হুজুরকে বলছে, হুজুর ব্যাপারেই সুবহান আল্লাহ, আল্লাহ এদেরকে হালাক, যাই যা যে যা পারে বলবে, বুঝতে পারছেন? মাল ধরে রাখার কেমন বুদ্ধি মিথ্যা করা, এই সময়ে ছেলেরা খেতে পাচ্ছে না, সামান্য গুড় দিয়ে সাহায্য করবে, তাতেও মানুষ উদ্বুদ্ধ নয়। চাচা আপন যান বাঁচা, বেঁচেছ অপরকেও বাঁচাও। যাই হোক, এসব কথাগুলো বলার উদ্দেশ্য খালি সমাজকে বোঝানো, দেখো যে সমাজে এইরকম চলছে, যে ছাত্ররা যারা দিন বাঁচাবার জন্য জিহাদ করছে তাদেরকে রক্ষা করার জন্য তাদের পেছনে উদ্বুদ্ধকারী নেই। এখন তুমি বলছো যে দশ টাকা পেলে আমি দিতাম, পাঁচ টাকা পেয়েছি, ভগবান নিজের অংশ নিজে কেটে নিয়েছে আগে থেকে, আমার পাঁচ টাকাটা গোটাই হয়ে গেল। আচ্ছা, জাকাত আদায় বা দান দিয়ে যদি আপনি আল্লাহর কাছে সওয়াব পেতে চান নাকি বরবাদ করতে চান? এবার শেষ করে দেবো, এই কথাটা বলি শেষ করে দেবো। নিশ্চয় সওয়াব পেতে চান, যেটা বরবাদ হোক এটা আপনি চান? চলুন আমরা জেনে নিই জাকাত দিয়ে বা দান দিয়ে তা বরবাদ হয় কি করে। ও তো আগে জেনেছেন যে দেখ লোক দেখানি দিলে কি হয়, বরবাদ হয়। তো বিশেষ কিছু অংশ আছে, কিছু কাজ বা কুঅভ্যাস আছে যা দান করার সময়ে বা তারপরে করে ফেললে দান বরবাদ হয়ে যায়, দান করার সময়ে অথবা দান করার পরে তার স্বভাব পাওয়া যায় না এবং উল্টে গোনা হয়। সেই শ্রেণীর কাজ বা স্বভাব কয়টা? মোটামুটি তিনটে। নম্বর এক, দান দিয়ে আল্লাহ সন্তুষ্টি কামনার নিয়ত না করা, বরং তাতে লোক দেখানো, সুনাম কুড়ানো, প্রতিদান পাওয়া প্রভৃতি উদ্দেশ্য রাখা। যেহেতু আল্লাহ তাআলা বান্দাগণ কেবল আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দান করে থাকেন, মহান আল্লাহ বলছেন ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়ায়াতিমাও ওয়া আসিরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। কি জন্য খাওয়াই তোমাদেরকে? কিসের জন্য খাওয়ায়? কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর চেহারা দর্শনের জন্য। লাভ নুড়ি দুমিন কুম জাজা আউওয়ালা শুকুরা, তোমরা আমাকে জাজাকাল্লাহ খায়ের বলবে এটাও চাই না, রাশকুরো কা শুকরান শুকরান বলবে তাও আমি চাই না। মনের ভিতরে নিয়ত থাকলে হবে না যে আমাকে জাজাকাল্লাহ খায়ের বলবে, শুকরান শুকরান বলবে না, দরকার নেই। আমি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। যা পাবো আল্লাহর কাছে পাবো। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমানা আবুসান কামতারিরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে যে অবস্থা হবে আল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, বুঝতে পারছেন? তাহলে কি হলো, যদি রিয়া থাকে দান করা, যদি রিয়া থাকে দান বরবাদ। নম্বর দুই, দান দেওয়ার পরে যদি আপনি দিয়েছি দিয়েছি বলেন, অমুক জায়গায় দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, আমার মতো দেয় কে, আমি সব সময় দিই, আমার মতো কে আছে, যদি দান দিয়ে দিয়েছি দিয়েছি বলে বেড়ায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিনে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, ওয়ালা ইউজাক্কিহিম তাদেরকে পবিত্রও করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য আছে কঠিন শাস্তি। আবু যার বললেন ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হোক তারা, ক্ষতিগ্রস্ত হোক ব্যর্থ হোক তারা, তারা কারা? তিনি বললেন যে মুসবিলুন ইজারা, যে ব্যক্তি তার পরিধেয় কাপড়ের নিম্নাংশ গাঁটের উপরে ঝুলিয়ে না গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে। হ্যাঁ, এখানে পরীক্ষা করব ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে পরীক্ষা করব কে কার কার গাঁটের নিচে কাপড় আছে, হ্যাঁ লজ্জা পাবে। তার থেকে নামাজের সময় যখন লোকেরা দাঁড়াবে কাতারে, দেখে নেবেন পেছন থেকে কত পার্সেন্ট লোকের গাঁটের ওপরে কাপড় আছে, দেখে নেবেন বুঝতে পারছেন? 80% থেকেও বেশি লোকের কাপড় গাঁটের নিচে, সৌদি বলেন অসৌদি বলেন সব অবস্থা। প্যান্ট অনেকে নামাজের সময় গুটিয়ে নেয়, আবার বাইরে গিয়ে জুতো পরে এই ঝেড়ে নেয়, তাই না? যে ব্যক্তি গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরে, আল্লাহ তালার এই অবস্থা যে তার দিকে তাকিয়েও দেখবেন না কেয়ামতে। নম্বর দুই, আল মান্নান। মান্নান মানে ওই যে এহসান জিতানো বলে, দান করে দিয়েছি দিয়েছি, এই যে মানে খোঁটা দিয়ে বেড়ায় বলে বেড়ায়। আর হচ্ছে আল মুনাফিকুসিল আতাহু বিল হালফিল কাযিব, যে মিথ্যা কসম করে নিজের পণ্য বিক্রয় করে। আল্লাহর কসম করে বলছি এত টাকায় কেনা আছে ভাই, তুমি নাও। না নেবে তো না নাও, আমার এত টাকায় কেনা, আল্লাহর কসম করে বলছি এটা ঠিক দাম। এই যে আল্লাহর কসম করে করে পণ্য বিক্রয় করে, এরা খুব কেয়ামতের দিনে এরা হচ্ছে ব্যর্থ, অসফল এবং ক্ষতিগ্রস্ত। তার মধ্যে কি বললাম, দান খোঁটা দিলে পরে কি হয়, দান নষ্ট হয়ে যায়। চলেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন দেখি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلَا أَذَى لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যারা আল্লাহর রাস্তায় দান করে, দান করা আল্লাহর রাস্তায় দান করার পরে যা দান করেছে তাতে কোন রকমের দিয়েছি দিয়েছি বা ওই ধরনের এহসানই থাকে না, আর কোন রকমের কষ্ট দানও থাকে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে আজর পাবে, সওয়াব পাবে, প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোন ভয় নেই, কোন দুশ্চিন্তা নেই। কাউলুম মারুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ভালো কথা, উত্তম কথা, ক্ষমা করে দেওয়া এমন সাদকা থেকে উত্তম যে সাদকা করার পর কষ্টদান থাকে, খোঁটা থাকে। দান করার পরে চলে এসেছে হাত পাতা স্বভাব, এক একটা কথা বলে তার মনটাকে, গরিবের মিসকিনের মনটাকে কি করা হয়, ছোট করা হয়। ও আম্মা সাইলা ফালা আহা ফালা তানহার, যে যদি কেউ ভিক্ষা করছে তাকে তুমি ধমক দিও না, মিষ্টি কথা বলো, মিষ্টি কথা দিয়ে বিদায় করো। আল্লাহ তাআলা কথা বলছেন, আল্লাহ গানী উন হালিম, আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং হালিম, ধৈর্যশীল। কি হতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইয়াল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়ালা যা, খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের সাদকাকে বরবাদ করে দিও না। তাহলে দান করার পর যদি খোঁটা দেওয়া হয়, দিয়েছি দিয়েছি বলা হয় কিংবা কাউকে কষ্ট দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে, সাদকা বরবাদ হয়ে যাবে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস, সেই ব্যক্তির মতো যে লোক দেখানি দান করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর কাছে আল্লাহর প্রতি বিশ্বাসই নেই, কিয়ামতের বিশ্বাস নেই। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, সেই ব্যক্তির উদাহরণ হলো ওই যে পরিষ্কার পাথর, পাথরের মতো যে পাথরের উপরে মাটি জমে, তারপরে বৃষ্টি হলে মাটিগুলো ধুয়ে নেমে যায়, পরিষ্কার হয়ে যায়। লা ইয়াকদুরু আলা শাইইম মিম্মা কাসাবু, তার মানে কোন প্রকারে তাদের কোনো লাভ হয় না দান করার ফলেও, ওই যে বৃষ্টিতে ধুলো ধোয়ার মতো সব পরিষ্কার হয়ে যায়। কি করলে, তুমি দিয়েছি দিয়েছি বলে বেড়াইলে আর দান দিয়ে খোঁটা দিলে, কষ্ট দিলে মানুষকে। আল্লাহ তাআলা বলছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, খবর দ্বারা যাচাং যাচাঙ্গাকারীকে যে চাইবে তাকে ধমক দেবেন না। আর আপনি হয়তো বলেন না, এটাও খেয়াল রাখবেন, অনেক মানুষ নিজে বলে না কিন্তু তার পারিষদ দল বলে, তার লেবাররা বলে, তার আমেলরা বলে, তার ওই যে কি বলে যারা খাটতে আসে কর্মচারীরা বলে। আর জেনে রাখবেন, আপনি বড় লোক মানুষ, আপনি ভালো, কিন্তু আপনার কর্মচারীরা অনেক সময় খারাপ হয়। রাজা যত না বলে, পারিষদ দলে বলে তার শতগুণ, এরকম আছে। দেখবেন যে যার যার ধন সে কিছুই বলে না, কিন্তু বাইরের লোকে বেশি কথা বলে। তো খবরদার তাদেরকেও বলতে দেবেন না। অনেক সময় দেখবেন যে কর্মচারীরা বলছে আর মালিক তখন মুচকি মুচকি, হ্যাঁ ওরা তো হ্যাঁ, বাস হয়ে গেল, সমর্থন করলে, তুমি বললে না কিন্তু সমর্থন করলে, তো একই তো হলো। এইরকম হতে দেবেন না। সুতরাং তাদেরকেও মানা করে দিতে হবে যাতে এই শ্রেণীর ধৃষ্টতা প্রকাশ না করে, চলে এসছে দেখ দান নিতে, খবরদার না। আর এতিমকে তুমি খবরদার ধমক দিও না, যে ভিক্ষা করতে আসে তাকেও ধমক দিও না, আল্লাহর নিয়ামত তুমি বয়ান করে যাও, দানশীল ব্যক্তির উচিত তার দানকে ছোট ভাবা এবং এ কথাও খেয়ালে রাখা যে দান করে সে প্রকৃতপক্ষে মিসকিনের প্রতি কোনো অনুগ্রহ করছে না, মিসকিনকে দিয়ে সে অনুগ্রহ করছে না, বরং মিসকিনই দান তার দান গ্রহণ করে তার প্রতি তাকে সওয়াবের অধিকারী করে অনুগ্রহ করছে। যেহেতু মাল দাতার নয়, মাল হচ্ছে আল্লাহর এবং দাতা হল তার তরফ থেকে প্রতিনিধি ও বন্টনকারী, আসল মালের মালিক কে? আল্লাহ। তোমাকে আল্লাহ দিয়েছেন বন্টন করার জন্য, অতএব ঠিক পথে বন্টন করো, আর না হয় লণ্ঠন নিয়ে অপেক্ষা করো, আসছে সময় সেই সময়ে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ না বাঁচালে বাঁচার পথ নেই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।